আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا واطيعوا وأنفقوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আমাদেরকে এই দিনের পথ দেখিয়েছেন, যে নবী আমাদেরকে দুনিয়া ও আখেরাতের শান্তির পথ দেখিয়েছেন, যিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সারা বিশ্ব জগতের জন্য করুণা স্বরূপ, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, যে মহান আল্লাহ তাআলা আমার নবীকে, আপনার নবীকে পাঠিয়েছেন মানুষের শান্তি জীবন, সুখের জীবন গড়ার জন্য, এবং মানুষ পৃথিবীতে এসে কিভাবে সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ জীবন বাস করবে তার বিভিন্ন পদ্ধতি তিনি বাতলে গেছেন। আর কোরআনে রয়েছে বহু নির্দেশ, আর সেই কোরআন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র। আমরা আলোচনা শুরু করেছিলাম কয়েক মাস আগে থেকে আল্লাহর পথে ব্যয়, আল্লাহর পথে দান নিয়ে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা উপার্জন করব হালাল রুজি, আর আল্লাহ তাআলা জমিনকে এমনভাবে সৃষ্টি করেছেন যে সেই জমিনে পাগলের মতো যদি আপনি বীজ ছড়িয়ে দেন তাহলে জমিন আপনাকে কি দেবে, একটা ছড়ালে একশোটা ফিরিয়ে দেবে, পুরনো ছড়ালে নতুন ফিরিয়ে দেবে। এটা আল্লাহ তাআলার এক রীতি নীতি, যাতে করে এই বিশ্বে আল্লাহ যদ্দিন চাইবেন তদ্দিন প্রাণী অবশিষ্ট থাকবে। সুতরাং তিনি আদেশ করেছেন যে আমি তোমাদেরকে যে রুজির উৎস দিয়েছি, হয় মাটি থেকে আকাশ থেকে, আকাশ মাটি একই, আকাশের মাটি মিলে রুজির উৎস হচ্ছে যে আপনি ফল ফসল থেকে রুজি পাবেন, পানি থেকে সম্পদ পাবেন, পানির ভেতরেও রুজি রয়েছে আমাদের, আর তোমরা যে হালাল ব্যবসা করে একে অপরের কাছে চাকরি করে একে অপরের কাজ করে দিয়ে যে রুজি উপার্জন করে থাকো, তা হতে তোমরা আমার পথে ব্যয় করো, কারণ আমি রুজিদাতা, আমি হচ্ছি রাজ্জাক। কাউকে 3000 দিই, কাউকে 300 দিই আমি, কাউকে একেবারেই দিই না, আমিই দিই না। আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়ালা মুতি আলিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আমি রুজির মালিক, আমার হাতেই আছে রুজির চাবিকাঠি, আমার দেওয়া রুজি হতে তোমরা ব্যয় করো, আমার পথে ব্যয় করো। এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কথাগুলি আপনাদের কাছে তুলে ধরার জন্য কোরআন থেকে, কেবল কোরআন থেকে কয়েকটা আলোচনা আপনাদের মাঝে করে আসছি, আর সেটা হচ্ছে আজকের পঞ্চম বা চতুর্থ, না পঞ্চম জানি না, সেই আলোচনা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা তাগাবুন 15-16 আয়াতে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল তোমাদের সন্তান সন্ততি হচ্ছে ফিতনা, মাল সম্পদ ধন সম্পদ ফিতনা, তোমাদের সন্তান সন্ততি ফিতনা। ফিতনা মানে কি? পরীক্ষার বিষয়। ধন সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে, সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। যদি তোমরা পরীক্ষায় পাস করো তাহলে রয়েছে মহা পুরস্কার, আর যদি ফেল করো তাহলে রয়েছে মহা তিরস্কার। এর মানে তাই হয় না? পাস করলে পুরস্কার আছে আর পাস না করলে তিরস্কার আছে, জান্নাত অথবা জাহান্নাম মাঝামাঝি কিছু আছে নাকি? আজকে আমাদের 6টা পুরস্কার আছে, 6টা পাবে না বেশি লোকে পাবে? 6টা লোক পাবে, তো বাকি লোকরা কি তিরস্কার পাবে? না, তারা পুরস্কার পেল না কিন্তু তিরস্কার পাবে না। কেয়ামতের মাঠে যারা পুরস্কার পাবে বাকি লোকগুলো সব তিরস্কার পাবে? হ্যাঁ, সেখানে মাঝামাঝি কিছু নেই। দেখবেন আপনি কোনো মানুষকে বলবেন, এই হাসছো কেন, তখন সে কি বলে, কানব নাকি? তো তোমাকে কান্তি বা কে বলছে, চুপ থাকতে পারো না? মাঝামাঝি একটা জিনিস আছে, এই ছুটছিস কেন রে, ছুটছিস কেন, কি করবো, বসে যাবো? না বসবি কেন, আস্তে আস্তে চল। মাঝামাঝি একটা জিনিস থাকে, কিন্তু কেয়ামতে মাঝামাঝি বলে কিছু নেই। কিছুদিনকার জন্য জান্নাত জাহান্নামের মাঝে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম কি? বাসামিয়া। বাসামিয়া আসেনি কাজকে? জান্নাত জাহান্নামের মাঝে একটা জায়গা আছে, জায়গাটার নাম কি? আরাফ। সেই জায়গাটার নাম হচ্ছে আরাফ। তাদেরকে দেখানো হবে জান্নাত জাহান্নাম, আহা তাদের কত আশা হবে যে আমরা জান্নাতে যাব, কেউ জান্নাত জাহান্নাম যেতে চাইবে? তারপরে একদিন না একদিন তাদেরকে জান্নাতে দেওয়া হবে, এবার হয় জান্নাত আর না হয় জাহান্নাম। তবে জাহান্নামে গিয়ে সবাই যে চিরস্থায়ী থাকবে তা নয়, বহু মানুষ তারা জাহান্নামে শাস্তি ভোগ করে একদিন না একদিন জান্নাতে যাবে। কিসের কিসের মর্যাদায়, কিসের মাহাত্ম্যে, কিসের বদৌলতে? তৌহিদের বদৌলতে। তৌহিদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? সে জীবনে কোনোদিন শিরিক করেনি, শিরিক করে বিনা তওবায় মারা যায়নি, এমন লোক। ইমান আছে কিন্তু পাপ করে ফেলেছে, তার জন্য জাহান্নামে কিছুদিন শাস্তি ভোগে আল্লাহ যতদিন চাইবেন, কারো সুপারিশে আবার নবীর সুপারিশে হোক, মুমিনদের সুপারিশে হোক, সুপারিশ পাওয়ার ফলে তারা একদিন না একদিন বেহেস্তে যাবে। আর এই সুপারিশ তারাই পাবে যাদের অন্তরে অনুপরিমাণ, জাররা পরিমাণ, ধুলিকণা পরিমাণ, সরিষা দানা পরিমাণ, গম গমের দানা, যবের দানা পরিমাণ ইমান থাকবে। ইমান মানে কি? তাওহীদ। এই ইমান যে তিনটে বস্তুর সমষ্টির নাম, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার আর কাজে পরিণত। এই বেচারি অন্তরে বিশ্বাস করেছে, মুখে স্বীকারও করেছে, কিন্তু সমস্যা হয়ে গেছে কাজে, তিন নম্বরে গিয়ে আটকে গেছে, তার জন্য তাকে কি হলো? জাহান্নামে যেতে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না, যে যার ভিতরে অনুপরিমাণ, সরিষার দানা পরিমাণ আছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অন্যদিকে আলোচনায় চলে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ বিশাল মর্যাদা, বিশাল ফজিলত। যাই হোক, কথা হলো কি, তোমাদের মাল সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় পাস করলে মহা পুরস্কার আর ফেল করলে মহা তিরস্কার। কেয়ামতে কিন্তু তৃতীয় মাঝামাঝি কিছু নেই, হয় জান্নাত না হয় জাহান্নাম। সুতরাং প্রস্তুতি নাও। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। কতটা ভয় করব, কতটা সম্পূর্ণরূপে নাকি যতদূর সম্ভব, যথাসাধ্য ভয় করো। হুজুর আজকে যা ঠান্ডা, আর এই সারেকাতুল কি বলছে নাম নেওয়া হবে না, সেখানে এমন অবস্থা যে গরম পানি, পানি গরম করার জন্য সাখানটুকু নেই, ঠান্ডা, আরে ফজরের সময় উঠে দেখছে গোসল করতে হবে। আর এই ঠান্ডা হু হু করে বাতাস চলছে মরুভূমির মাঝে। হ্যাঁ নুরুল হুদা, নামাজ পড়বেন না পড়বেন না ফজরের? কি করে পড়বেন? গোসল করবেন? কি করে গোসল করবেন বল হুজুর? পানি গরম কর, পানি ফোটান। পানি ফোটানোর ব্যবস্থা নেই, তাহলে গোসল করবেন? গোসল করলেই আপনার রোগ ধরবে, একদম এমন ধরা ধরবে যে ডিউটিও আপনার, হ্যাঁ তাহলে সমস্যায় পড়বেন। কি করবেন? কঠিন হয়ে গেলে তায়াম্মুম করবেন। হুজুর উজু করতে পারবো? তো উজু করবেন না করবেন না? উজু করেন। ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, মানে যথাসাধ্য আল্লাহকে ভয় করতে হবে। এক মহিলা বলছে, হুজুর আমাদের বাড়িতে, এখন হোয়াটসঅ্যাপে প্রশ্ন আসে বিভিন্ন মহিলার কাছ থেকে, হুজুর আমার বাড়িতে আমার বিয়ে হয়েছে, সেখানে আমার দেওররা আছে। দেওর মুসলমান মেয়ে দেওর আছে নাকি? দেওর মানে কি? দ্বিতীয় বর, তাই না? তো আমার বাড়িতে দেওর আছে, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর। আমার আমার স্বামী হচ্ছে এক নম্বর, বাকি চার ভাই, তার তিনটে দ্বিতীয় বর। এখন সেখানে আমি দেওরদের সাথে পর্দা, দেওরদের সাথে পর্দা ছেড়ে নেই, পর্দা আছে, কি করে পর্দা করব? পারি না হুজুর, তাই পর্দা করি না। এবার পর্দা যখন হলো না, তখন মাথা খুলে থাকবে, হাত বের করে রাখবে, না পা বের করে রাখবে, না স্কার্ট পরে থাকবে? আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমার যদি মুখ চেহারা ঢাকা অসম্ভব হয়, সম্ভব না হয়, তাহলে কমসে কম যতটা পারো ঢেকে রাখো। এক মহিলা হাসপাতালে গেছে, ডাক্তারখানায় গেছে, মহিলা ডাক্তার পায়নি, পুরুষ ডাক্তার। এমন রোগ যে রোগের ফলে মহিলাদের সবচেয়ে গোপনাঙ্গ যেটা, সেটাকে দেখাতে হয়েছে। সে বেচারি শরীর ঢেকে ঢুকে আছে সেখানটা, যে জায়গাটা দরকার অপারেশন করছে। এবারে ও দেখলো, আমার যখন আসল জায়গা দেখলো, তখন সব দেখিয়ে দিই, চলবে না? ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যথাসম্ভব আল্লাহকে ভয় করো, যতটা পারো আল্লাহকে ভয় করো। আল্লাহ খরচ করতে বলছেন, খরচ করো। কতটা খরচ করবেন? এমন খরচ করা করেন যে জীবন থাকতে আপনার সমস্ত ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন, ঠিক না? আল্লাহ বলছেন না এটা, এ বান্দারা আমার জিকির করো, বেশি বেশি করে জিকির করো, সমস্ত কাজ কারবার ছেড়ে দিয়ে মসজিদে বসে নামাজ পড়ো আর সুবহান আল্লাহ করো। আল্লাহ বলেছেন নাকি? না, ইসলামের নাম নয়, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। আমি আছি অসংখ্য বন্ধন লঙ্ঘন করে মুক্তির স্বাদ অনুভব করব, এ হচ্ছে আমার ধর্ম। সবসময় বসে থাকা, সবসময় আল্লাহ আল্লাহ করা, এটা না। তবে হ্যাঁ, আল্লাহর জিকির থাকতে হবে। জিকির মানে কি? মুখে না থাকলেও হবে, কিসে থাকতে হবে? মনের ভিতরে থাকতে হবে। আল্লাহকে স্মরণ রাখবেন সব সময়, কিন্তু দুনিয়ার কাজ করবেন না করবেন না, দুনিয়ার কাজে আল্লাহকে যথাসাধ্য ভয় করতে হবে। ওয়াসমাউ, তোমরা শোনো। কি শোনো? আল্লাহর কথা শোনো। আর শোনো মানে কি? শোনা মানে কি? ছেলেটা আমার কথা শোনে না গো, কেন? ছেলে শুনতে পায় না কানে? মানে কি? হ্যাঁ মানে না, ছেলেটা কথা শুনে না মানে সে শুনতে পায় কানে, যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি, যে আমার কথা শোনে কিন্তু মানে না। আমরা বলি শোনে না, আল্লাহ বলছেন ওয়াসমাউ, শোনো, তোমরা শোনো। কার কথা শোনো? আল্লাহর কথা শোনো, রাসূলের কথা শোনো। তারপরে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ওয়া আতিউ, আনুগত্য করো, যা শুনলে তা মানো। কতটা মানব? যতটা পারো। আমি বলছি না সম্পূর্ণ মানতে হবে, কিন্তু জেনে রেখো, যখন আমি বলবো এটা করো না, তখন কি কথাটা মানতে হবে? পুরোটাই মানতে হবে। কারণ করার তুলনায় না করাটা সহজ, করাটা কঠিন। বুঝতে পারলেন? না করাটা, একটা উদাহরণ দেব, এই যে দাড়ি লম্বা করা, এটা ওয়াজেব না সুন্নত? হ্যাঁ ওয়াজেব না সুন্নত? ওয়াজেব। আর দাড়ি সাদা হয়ে গেলে রং করাটা কি সুন্নত না ওয়াজেব? সুন্নত। কে বলল আপনাকে? অথচ একই দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা দাড়ি বাড়াও, এবং মুশরিকদের, ইহুদিদের বা ও মুসলিমদের মাজুসদের কি করো, বিরোধিতা করো। একই তোমরা দাড়ি রঙাও, কারণ আহলে কিতাব ইহুদিরা রঙায় না। একই দলিল, সেম সেম দলিল। কেন ওলামারা বললেন যে এটা ওয়াজেব আর ওটা সুন্নত? বলছেন কারণ এটা হচ্ছে ফেল আর এটা হচ্ছে তর্ক। তার মানে দাড়ি ছেড়ে দাও, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে রঙানো, সপ্তাহে দুদিন না রঙালে সাদা কালো দেখা যায়, তাই না? এ তো আলো ছায়া হয়ে যাবে, লোকে হাসবে, এই দেখো আপনি যেদিকে যান বলে ঠাট্টা দেখো রঙিয়েছে, দাড়ি ডুঙেছে, হ্যাঁ বুড়ো ছোকরা সাজছে, কষ্ট আছে, এই জন্য দরকার নেই বাবা। আসল ঝামেলা যে তো কাজে আপনার সময়ও থাকতে না, নাও থাকতে পারে, এই জন্য এটা হচ্ছে ফেল, এই জন্য এটাকে কি বলেছেন সুন্নত। আর দাড়ি ছেড়ে দেওয়াটার কোনো ঝামেলা নেই, এই জন্য এটাকে বলছেন ওয়াজিব। যখন আমি কিছু নিষেধ করব, একদম করবে না, তখন যথাসাধ্য পালন করব হুজুর। না না না না, এই ব্যবচার করো না হুজুর, যথাসাধ্য চেষ্টা করব, না একদম পুরো চেষ্টা করতে হবে, ছাড়া একদম করা যাবে না। আর যখন আদেশ করব তখন তোমরা যথাসাধ্য পালন করে নামাজ পড়তে। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি না, বসে পড়ো। হুজুর বসলে আমার কোমরে ব্যথা, এখানে বলছিলাম আমি অ্যাক্সিডেন্ট হয়েছে বসতে পারি না, হেলান দিয়ে বসতে, ঠিক আছে হেলান দিয়ে বসো, চেয়ার দিয়ে বসো, চেয়ার দিয়ে বসো। হুজুর বাংলাদেশে ফতোয়া বেরিয়েছে চেয়ারে নামাজ হবে না, যাই হোক তোমার যদি চেয়ারের সুবিধা হয় চেয়ার নিয়ে বসো, আর তোমার যদি মাটিতে বসে বসে নামাজ সুবিধা হয় তাই বসো। হুজুর পারছি না, শুয়ে পড়ো, শুয়ে পড়ে ইশারাতে নামাজ পড়ো, হুজুর হাত হেলাতে পারি না, চোখের ইশারায় পড়ো। ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যথাসম্ভব তোমরা কি, হ্যাঁ তোমরা আল্লাহকে ভয় করো, চোখের ইশারা পড়ো আর মুখে দোয়া দরুদ পড়ো, মুখে যথাসম্ভব আল্লাহকে ভয় করতে হবে। তাহলে ওয়ানফিকু, এবার আমাদের আসল বিষয় এলো, ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম, তোমরা ব্যয় করো, খরচ করো, এটা তোমাদের জন্য মঙ্গল। ওয়ামান ইউকা সুহা নাফসিহি, আর যারা অন্তরের কার্পণ্য হতে মুক্ত, যারা বখিলি থেকে কার্পণ্য থেকে মুক্ত হতে পারবে। আসলে কার্পণ্য বলেন ধনবত্তা বলেন কোথায় থাকে, আসলে অন্তরেই থাকে, মনে সংকীর্ণতা থাকলে পরে খরচ করতে ব্যয় করতে ভয় করবে, আর যদি মনে প্রশস্ততা থাকে উদারতা থাকে সে খরচ করতে ভয় করবে না। তবে আবার এ নয় যে উদারতা আছে বলে সব বিলি করে দেবো, না এটা না, আমার আছে বলে আমি সব বিলি করে দেবো এটা না, বরং যতটুকু ব্যয় করা দরকার। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দা তারা, তাদের একটা গুণ হলো যখন তারা ব্যয় করে তখন ইসরাফ করে না, অপচয় করে না, অপব্যয় করে না। যেখানে পাঁচ টাকা ব্যয় করা দরকার সেখানে দশ টাকা ব্যয় করে না। ওয়ালাম ইয়াকতুরু, আর তারা কার্পণ্য করে না, এ নয় পাঁচ টাকা ব্যয় করা দরকার আছে এক টাকাও করে না, না না না এরকম না, মাঝামাঝি। ও কানা বাইনা যালিকা কওয়ামা, এই জন্য আমাদের নেচার, আমাদের নীতি হল কি, মধ্যবত্তা, মধ্যম পন্থা অবলম্বন করা, মধ্যম পন্থা অবলম্বন করা। তো বখিলি থেকে যে বাঁচবে, কার্পণ্য থেকে যে বাঁচবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল। আল্লাহ তাআলা সূরা তওবা 104 নম্বর আয়াতে বলছেন, أَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَأْخُذُ الصَّدَقَاتِ وَأَنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। আল্লাহ তাআলার গুণ শুনুন, আল্লাহ তাআলা, তারা কি জানে না যে আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে তওবা কবুল করেন, তওবা গ্রহণ করেন। তার একটা নাম কি, আত-তওয়াব। তওয়াব মানে কি, বান্দা তওয়াব মানে সে তওবা করে, আর আল্লাহ তওয়াব মানে আল্লাহ তওবা কবুল করেন, গ্রহণ করেন। আল্লাহ আকবার, ফিরে এসো আল্লাহর দিকে, আল্লাহ কবুল করবেন তোমাকে, সমস্যা নেই, যেখানে যাবে যাও, চলে গেছো ঠিক আছে, ফিরে এসো আবার, যাও অনুমতি নেই, কিন্তু চলে গেছো শয়তানের চক্রান্তে পড়ে কিংবা নিজের আত্মা নিজের নফসের চক্রান্তে পড়ে, তারা আবার ফিরে এসো। তিনি তওবা কবুল করেন, ওয়ায়াখুযু সাদাকাত, আর তিনি সাদাকা গ্রহণ করেন, আল্লাহ তাআলা সাদাকা গ্রহণ করেন, শুধু তা ডান হাত দিয়ে গ্রহণ করেন। আল্লাহর আবার ডান বাম আছে নাকি, আল্লাহর দুই হাতই, আল্লাহর দুই হাত আছে তাই না, আল্লাহর দুই হাতই ডান, তিনি ডান হাত দিয়ে গ্রহণ করেন। তারপর তার প্রতিপালন করেন, যেমন তোমরা তোমাদের ঘোড়ার ছানা, উটের ছানা, ছাগল ছানা, গরুর ছানা প্রতিপালিত করো, প্রতিপালন করো। তারপর সেটাকে কি করো, আস্তে আস্তে বড় করে তোলো। শেষ পর্যন্ত এই তিল পরিমাণ দানকে আল্লাহ তাল পরিমাণ না, পাহাড় পরিমাণ করে দেন। আল্লাহ তাআলা কাছে সুদের হিসাব আছে। আমরা বহু চালাক যারা ফিক্সড ডিপোজিট করি, কি হয় সেটা বাড়বে। মেয়ে জন্ম নিয়েছে, সমস্যা নেই, 5,000 টাকা ফিক্সড ডিপোজিট করে দে, বিয়ের বয়স হতে হতে 1,00,000 টাকা পেরিয়ে যাবে, তাই না? বিয়ে দেওয়া খুব সুবিধা আজকাল, যারা চালাক মানুষ তারা করে, করেছে। এটা কি? এটা সুদ, সুদের উপরে বাড়ে। আল্লাহ তাআলার কাছে অন্য হিসাব আছে, যেটাকে লভ্যাংশ বলা হয়। আমরা কি বলি, বা ইসলামী ব্যাংকে দাও, এটা লভ্যাংশ, এটা সুদ। আল্লাহ তাআলার কাছে সেটা তো হারাম হতে পারে না, সেটা আল্লাহ তাআলা হালাল ভাবে করুণার সাথে, রহমতের সাথে, দয়ার সাথে তার বৃদ্ধি দান করেন। বৃদ্ধি দান করতে করতে শেষকালে সেটা কি হয়ে যায়, পাহাড় হয়ে যায়। কেয়ামতের দিনে প্রত্যেকে তার সাদাকার ছায়াতে ছায়াতে, গত মাসে বলেছিলাম যে যে গোপনে দান করে সে কিসের ছায়া পাবে, আরশের ছায়া পাবে। আর যে দান করে আমভাবে, যে দান করে, তার সেই দান কাল কেয়ামতের রৌদ্রতপ্ত দিনে ছায়া হবে, ছায়া স্বরূপ হবে, আর তারই নিচে সে থাকবে যতক্ষণ না তার হিসাব হয়েছে। আল্লাহু আকবার। সাদাকা, 1 রিয়াল, 2 রিয়াল, 100 রিয়াল, যে দানটাই আপনি আল্লাহর রাস্তায় করবেন, সেটা কাল কেয়ামতের মাঠে আপনার কি হবে, ছায়া হবে। ওয়ান্নাল্লাহ হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলাই হচ্ছেন তওবা গ্রহণকারী এবং তিনি হচ্ছেন করুণাময়, মহা করুণাময়। ব্যাস, এবারে সূরা লাইল 5-10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফা আম্মা মান আতা ওয়াত্তাকা, ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদদাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল উসরা। ইউসরা আর উসরা, এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে, যে কিছু মানুষের জন্য ইউসরা দেওয়া হবে আর কিছু মানুষের জন্য উসরা দান করা হবে। ইউসরা মানে কি? ইউসরা মানে হচ্ছে তার পথ সহজ করে দেওয়া, সব কিছু আসান করে দেওয়া, সব কিছু সরল করে দেওয়া। আর উসরা মানে হচ্ছে কি, সব কিছু কঠিন করে দেওয়া, আল্লাহ তাআলা তাকে সংকীর্ণ করে দেবেন, সব কিছু কঠিন করে দেবেন। তো দুই ব্যক্তিকে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে ব্যক্তি দান করবে এবং আল্লাহকে ভয় করবে, ওয়া সাদদাকা বিল হুসনা, আর সত্যকে সত্য জ্ঞান করবে, সৎ বিষয়কে সত্য জ্ঞান করবে, যেটা সত্য সেটা সত্য জ্ঞান করো, ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ, সরল পথ পাবে, তা সব কিছু সরল হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কিন্তু আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, কেউ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে, দুনিয়াতে কেউ স্বয়ং সম্পূর্ণ আছে? মোটেই না। কিন্তু কেউ যদি বলে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার সব কিছু আছে, সমস্যা নেই, আমার জমি জায়গা আছে, আমার সব কিছু আছে, স্বয়ং সম্পূর্ণ তুমি নও, তাহলে তার কি হবে? কার্পণ্য করলো, কাউকে দান করলো না, আল্লাহর পথে দান করলো না, কাযযাবা বিল হুসনা, আর সত্যকে মিথ্যা জানলো, কোরআন সত্য অথচ কোরআনকে মিথ্যা জ্ঞান করলো, নবী সত্য অথচ নবীকে মিথ্যা জ্ঞান করলো। মরণ মৃত্যু সত্য, এটা সবাই জানে, কিন্তু মরণের পর যে একটা কবরের আজাব আছে, কিয়ামত আছে, জান্নাত জাহান্নাম আছে, এটাকে মিথ্যা জ্ঞান করলো, তাহলে তার কি হবে? ফাসানুইয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য সুগম করে দেব, সহজ করে দেব কঠোর পরিণামের পথ। আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক হয়ে যাবে, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা, সব তো তকদিরে লেখা আছে হুজুর, তাহলে কাজ করে লাভ কি? না, কাজ করে যান। তাহলে কাজ কিসের কাজ হবে? আপনি যে কাজটা করবেন তারই, তাই তো লেখা আছে, জান্নাতের কাজ করলে তাই লেখা আছে, জাহান্নামের কাজ করলে তাই লেখা আছে। আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো, চেষ্টা করলে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে সেটাই পায়, যখন চেষ্টা করবে আল্লাহর পক্ষ থেকে সহজ হয়ে যাবে। যা লেখা আছে তুমি তাই করবে, আর যা লেখা আছে তুমি সেখানেই তাই যাবে। ব্যাস, যাকাত দান করা, দানশীলতা দান করা, চাহে ফরজ হোক চাহে নফল হোক, এটা কার গুণ? মোমেনদেরই গুণ হবে, আবার কে হবে, কাদের গুণ হতে পারে? এই জন্যে কোরআন মাজিদের প্রথম সুরায়, প্রথম সুরা কি? সুরা বাকারা, তাই না? কিন্তু সুরা ফাতেহা প্রথম সুরা, কিন্তু সেটা হচ্ছে ভূমিকা। সুরা বাকারা যেটা পারা শুরু হয় যেখান থেকে, আলিফ লাম পারা, সেই পাতাতেই আছে এই খরচ করার কথা। ক নম্বর আয়াতে, দুই নম্বর আয়াতে, যদি বিসমিল্লাহ, কেন বিসমিল্লাহ আয়াত নয়, দুই নম্বর যদি আয়, আলিফ লাম মিম, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, দুই নম্বর আয়াত, তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নম্বর আয়াতে সেই আল্লাহ কোরআনের প্রথম থেকেই বলছেন এমন তিনটে গুণের কথা, আল্লাহ আকবার। যে গুণ থাকলে পরে আপনি কোরআন দ্বারা পথ পাবেন। প্রথম গুণ হল যে অজানা, অদেখা, অদেখা বিষয়ে আপনি গায়েবের ইমান রাখবেন। আল্লাহকে দেখেছেন, ইমান রাখবেন। জান্নাত জাহান্নাম দেখেছেন, ইমান রাখবেন। ফেরেশতা দেখেছেন, অদৃশ্য বিষয় সব আপনাকে জ্ঞান এ রাখতে হবে, ইমান রাখতে হবে। তারপরে কি? ওই ইয়াকিমুনা সালাতা, কি কায়েম করতে হবে? নামাজ কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রুজি আমি দিয়েছি, আর বললাম যে হয় সেটা জমিন থেকে আর না হয় আপনার উপার্জন থেকে, আপনার মেহনত থেকে, যে রুজি আপনি পাচ্ছেন তার থেকে কি করতে হবে? দান করতে হবে। এখানে আল্লাহ তাআলা গুণ বর্ণনা করে সূরা যারিয়াত 15-19 আয়াতে বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিনরা থাকবে জান্নাতে এবং ঝর্ণায়। জান্নাতের ভিতরেই ঝর্ণা আছে। জান্নাতের একটা গুণ কি? তার ভিতরে ঝর্ণা আছে, তার মানে সেখানে নদী প্রবাহিত আছে। আমাদের বড় বড় বিল্ডিং এর নিচে কি প্রবাহিত আছে? পেশাব আর পায়খানা পানি, নোংরা পানি, তাই না? আমাদের লজ্জাস্থান ধোয়ার পানি বা শরীর ধোয়া পানি। আর জান্নাতের তলদেশে কি আছে? নহর, তাজরি মিন তাহতিহাল আনহার, বহু রকমের নদী, দুধের নদী, মধুর নদী, সর্বত, তাই না? পানির নদী সেখানে প্রবাহিত আছে। তারা মুত্তাকিনরা বাস করবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, উপভোগ করবে তাই যা তাদের প্রতিপালক তাদেরকে প্রদান করবেন, কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মপরায়ণ, তারা মুহসিনিন ছিল। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রির সামান্য অংশ অতিবাহিত করত নিদ্রায়। রাত হয়, যদি আপনি রাত ধরেন সূর্য ডোবা থেকে সূর্য ওঠা পর্যন্ত কত ঘন্টা হয়? মোটামুটি 12 ঘন্টা। আল্লাহ বলছেন এই মোমিনদের গুণ হল যারা জান্নাতে থাকবে এবং যারা ওই নদী মালাসহ জান্নাতে থাকবে, তাদের গুণ হল কি? রাত্রের অল্প অংশ ঘুমাবে, বেশি অংশ ঘুমাবে না। হুজুর, আমরা সবাই রাত্রের অল্প অংশই ঘুমাই, বাকি আমরা জাগি, আমরা জেগেই থাকি, এই জন্যই তো অল্প করে ঘুমাই, যে ঘুমটা দিনে মারি, দিনে শোধ করে নি। উদ্দেশ্য কি তাই না? দিন করা হয়েছে নাহারা মাশা, দিনকে করা হয়েছে কাজের জন্য। ওয়াজালনা লাইলা লিবাসা, ওয়াজালনা নাওমাকুম সুবাতা, রেস্ট নেওয়ার জন্য, আরাম নেওয়ার জন্য রাত বানানো হয়েছে, সে রাতকে লিবাস বানানো হয়েছে, রাতে তোমরা রেস্ট নেবে, আরাম নেবে। হুজুর, আমার তো রাতের ডিউটি, সেটা আলাদা কথা। এখন বাদশা বলবে যদি রাতে আমার ডিউটি হয়, ঠিক আছে, যদি কথা আলাদা, কিন্তু মেন হচ্ছে যে রাতকে বানানো হয়েছে কিসের জন্য? আরামের জন্য। আর দিনকে বানানো হয়েছে কাজের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানোকে অপছন্দ করতেন। দেখেন, এশার আগে ঘুমাবেন না, কারণ ঘুমিয়ে গেলে এশার নামাজ গুল, আর এশার পরে কথা বলবেন না, কথা বলবেন না, চুপচাপ করে বসে বসে টিভি দেখবেন, তাই না? এখন কি করে? এখন হচ্ছে ফেসবুক, এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ, এখন হচ্ছে কি বলে আর ইউটিউব, এখন হচ্ছে আরো সব কি কি আছে, আল্লাহ আকবার। ছোট ছোট বাচ্চারা এখন পুটুর পুটুর পুটুর করতে আছে, আপনি কথা বলেন না, শুভ বর্মার দিকে তাকিয়ে আছে। এ যা রে, হ্যাঁ যাচ্ছি, শুনছি। কি শুনলি? ও কি বলছ? এরে কারণ ওখানে পড়ে আছে ও। ছোট ছোট বাচ্চারা মোবাইল, ছোট ছোট বাচ্চারা মোবাইল। আপনারা বোধহয় ইউটিউবে দেখেছেন একটা ছোট বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়েই কি টিপছে, বরণ টিপছে, দেখেছেন? এটা ইউটিউবে রয়েছে। মানে এমন যুগ আসছে বা হয়ে গেছে যে মায়ের পেট থেকে বেরিয়ে ছুটতে গিয়েই বটন টিপছে, কিসের? গ্যালাক্সি কিংবা ল্যাপটপ কিংবা ট্যাব কিংবা আরো সব কি কি নাম, আল্লাহ আকবার। তো এমন যুগ এসেছে যে এসার পরে ঘুমাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এসার পর ঘুমিয়ে যাও, কথা বলো না। তিনি অপছন্দ করতেন, কেন বলুন তো? যাতে করে তাহাজ্জুদ পড়তে পারো, যাতে করে সঠিক টাইমে উঠে ফজরের নামাজটা কমসে কম পড়তে পারো এবং শয়তান এসে তোমার দুই কানে মুতে না দেয়। যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাদের কানে কি করাল শয়তান? পেশাব করে দেয়। কিন্তু আমাদের যুগ হয়ে গেছে উল্টো। আমরা মুমিনের গুণ হল কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রির সামান্য অংশ অতিবাহিত করে নিদ্রায়, বাকি অংশ কি করে? আল্লাহর জিকির করে, তাহাজ্জুদ পড়ে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর সাহারির সময়, সেহরির সময় তারা ইস্তেগফার করে। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যাসে যে সময়ে আল্লাহ তারা নিচের আসমানে নেমে আসেন, কে আছো যে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব, সেই সময়ে কি করতে হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফজরের আগে আমি দেখেছি অনেক ভাই কোরআন পড়েন, মসজিদে এসে ফজরের আগে কোরআন পড়েন। এটা কোরআন পড়ার সময় না, কোরআন পড়ার সময় কখন? ফজর, ফজরের সময়। তার মানে ফজরের আগে যেটা সেহরির সময় সেটা কিসের সময়? নামাজের সময় আর ইস্তেগফারের সময়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফজরের আজান পর্যন্ত আপনি ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, এইখানে আমাদের বিষয়, সেটা হচ্ছে মুত্তাকিনদের শেষ গুণ, সেটা হচ্ছে তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত বঞ্চিতের হক। সায়েল যে আপনার কাছে চাইছে, ভাই পাঁচটা টাকা হবে? আমি একদিন মসজিদ থেকে বের হচ্ছি, হঠাৎ করে বলছে আব্দুল হামিদ তোমার কাছে আরবি, আব্দুল হামিদ তোমার কাছে দশটা রিয়াল হবে? মানে কি ব্যাপার? বলছে আমি তোমাকে পরে দিয়ে দেবো। ঠিক আছে, ব্যাগটা খুলে দেখছি মাত্র সাত রিয়াল ছিল। বলছে ভাই দাও, সাতটা রিয়াল নিয়ে গেল, আজও দেয়নি। ঠিক আছে, সমস্যা নেই, আমি ভেবেছিলাম কিন্তু সত্যি গরিব মানুষ, কারণ অনেক সময় তারা ওইখান থেকে রুটি এমন খরচ করে এরা যে ভয় করে না যে পরে আমরা কি খাব, কারণ জানে তাদের এরকমই হাল হয়, এরকমই অবস্থা তাদের চলে। তো আপনি খরচ করুন, যে যে চাইছে তাকে আপনি দেন। যদি না সন্দেহ হয় যে এই লোক আমার পয়সাটা নিয়ে খারাপ কাজে ব্যবহার করবে, আব্দুল হামিদ বা ভাই বাংলা ভাই আমার 150 টাকা দিতে পারবেন কি, একটা নেট কিনব, কি বলো নাকি নেটের সিম কিনব। আর আপনি জানেন নেটের সিম কিনে কি করবে সে? এ নয় যে ইসলাম সে দায়ী সে নেটে ব্যবহার কি বলে দাওয়াতে ব্যবহার করবে তা না, কিসে ব্যবহার করবেন তাও আপনি জানেন। তাহলে এই ক্ষেত্রে আপনি তাকে দিতে পারবেন? পারবেন না। আমাদের সময় শেষ হয়ে এসেছে, বাস এই টাইম বলেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে বঞ্চিত যে আপনার কাছে চাইছে তার হক আছে, আর যদি আপনি জানতে না পারেন তাহলে আপনি দেন, আপনার আপনার কাছ থেকে দান আল্লাহ তাআলা কবুল করবেন, বাকি সে যা করছে করুক, আপনি যেহেতু বুঝতে পারলেন না। লিল মাহরুম, মাহরুম যে বঞ্চিত যে তারও হক আছে। বঞ্চিত কেমন? একটা উদাহরণ নেন বঞ্চিতের। হ্যাঁ আনিস ভাই উদাহরণ দেন, কে বঞ্চিত? যাদেরকে আল্লাহ দান দেননি, যাদেরকে আল্লাহ ধন দেননি তারা বঞ্চিত। আপনার বংশের আপনার পরিবারে কে বঞ্চিত? হ্যাঁ আমার ভাই মারা গেছে, আমার ভাইপো ভাস্তি ভাইজিরা আছে, তারা বঞ্চিত না? তাদেরকে দিতে হবে না? এই দাওয়াটা কি ইচ্ছা হলো দিলাম, না হয় না হলে হবে না? ডবল সব পাপ তো যাবেই, কিন্তু ওয়াজেব, তাকে তাদের জন্য উইল করতে হবে। এটা করতে হয় কাকে? দাদাকে, তাই না? দাদাকে করতে হয়, উইল করে যেতে হবে। তাহলে তারা বঞ্চিত, তাদের নামে কি করতে হবে? সম্পত্তি লিখতে হবে। কতটা লিখতে হবে? সবটা? কতটা? হ্যাঁ, যদি পারেন এক তৃতীয়াংশ। আর যদি বলে ভাই যারা আছে, ভাই বোন যারা আছে, না আমরা যেমন পাব তেমনি আমার ভাস্তিরা, ভাইরা, ভাইরা, কি বলে ওটাকে, ভাতিজারা পাবে, সমস্যা আছে? সমস্যা নেই, লিখে দেন। এরা হচ্ছে বঞ্চিত, তাই না? বঞ্চিত যারা তাদেরকে দেন, আর যারা বঞ্চিত নয় তাদেরকে দেওয়া যাবে না। বঞ্চিত নয় যারা, যারা ওয়ারেস, এই জন্য লা ওয়াসিয়াতা লি ওয়ারেস, যারা ওয়ারেস হবে তাদের জন্য ওসিয়ত নেই। বইয়ের নামে লেখা যাবে? কেন? বউ বঞ্চিত না, বইয়ের নাম তা ভাগ আছে, তাই না? অতএব সে বঞ্চিত নয়। এক ছেলে বাদ দিয়ে এক ছেলের নামে লেখা যাবে? না। মেয়ে বাদ দিয়ে ছেলেদের নামে লেখা যাবে? না, কারণ মেয়ে বঞ্চিত নয়। তাহলে আপনি তাকে বঞ্চিত করছেন, সেটা আলাদা কথা। বেশ, তাহলে টাইম অনেক হয়ে গেছে। হক নষ্টের গুণা, মাশাল, অনেক কিছু কথা আছে, তো কথা বলতে বলতে অন্য কথা আছে, একটা পঁয়তাল্লিশ হয়ে গেছে, প্রায় টাইম হয়ে গেছে আমাদের। এখন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দাও যে কাজে তুমি আমাদের জন্য রাজি, আমরা যেন হালাল রুজি কামাতে পারি এবং সেই হালাল রুজি থেকে তোমার পথে ব্যয় করতে পারি। আল্লাহুম্মা ফিনা বি হালালিকান হারামিক ওয়া আগনিনা বি ফাদলিকা আম্মান সিওয়াক। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।